এই শাহওয়াত মনের কামনা। আবার বলছেন মনের কামনা বাসনা খাহিশা কোন কোন জিনিসের মহাপাত তাদের সামনে সুন্দর সুসজ্জিত করা হয়েছে। এক নম্বর উল্লেখ করছেন নারীদের মহাপাত সত্য না মিথ্যা মিনান নিসা। দুই নম্বর আল বানি সন্তানদের, ছেলে সন্তান হলে আরো বেশি তাই রব্বুল আলামিন আল বানি উল্লেখ করেছেন। ওয়াল কানাতিরিল মুকান্তা ধনভাণ্ডারে, কিসের ধনভাণ্ডার? মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণরূপা টাকা পয়সা রিয়াল টাকা রুপিয়া ঠিক না ডলার পাউন্ড ওগুলোর মহব্বত, মহব্বতকে তাদের সামনে সুসজ্জিত করা হয়েছে। ওয়াল খাইরিল মুসাওমা সুন্দর সুন্দর ঘোড়া প্রশিক্ষণ কোনো প্রাপ্ত ঘোড়া, পূর্বেকার আগের জমানায় ঘোড়ার মহব্বত ছিল বেশি, বর্তমানে যদি আমরা বুঝতে পারছি না কিন্তু কিছু সংখ্যক মানুষের মনে আছে বুঝে। ওয়াল খাইরিল মুসাওমা ওয়াল আনআম চতুষ্পদ জন্তু উট গরু ছাগল মহিষ বাংলাদেশে আছে এর অন্তর্ভুক্ত চতুষ্পদ জন্তুর প্রতি তাদের মনে মহব্বত সৃষ্টি করা হয় করে দেওয়া হয়েছে। গরুর মহব্বত খুব বেশি যারা বাংলাদেশে কৃষি কাজ করে ইন্ডিয়া আচ্ছা ওয়াল আনআম ওয়াল হার্ব খেত কৃষি মহব্বত মজুদ। আপনি এখানে কামাই করেন যদি দু চার বিঘা জমি বাংলাদেশ বা ইন্ডিয়া কিনতে পারেন তাহলে কিছু একটা কিছু করেছে হ্যাঁ, অথবা একটা এরকম খেত কামার বড় আকারে করতে পারেন মাশাআল্লাহ কিছু নাই কমপক্ষে কয়েক শতক জমি কিনে রাখলে তবুও আলহামদুলিল্লাহ ঠিক কিনা। আচ্ছা বলেন তো এই যেগুলির কথা উল্লেখ করা হয়েছে নারীর মহব্বত সবার মনে আছে বলতে হয় না নাহলে তো বিশ্বাসই করবে না। আচ্ছা সন্তানাদির মহব্বত অবশ্যই মজুদ। টাকা পয়সার মহব্বত অবশ্যই মজুদ, স্বর্ণের মহব্বত অবশ্যই মজুদ, রূপার মহব্বত অবশ্যই মজুদ, গৃহপালিত জন্তু মহব্বত অবশ্যই আছে। আর কি খেত খামারের মহব্বত, টাকা পয়সার মহব্বত, ধন দৌলতের মহব্বত, বড় বড় বিল্ডিং বা ছোট বিল্ডিং এর মহব্বত মজুদ। আচ্ছা এই সব যদি আমরা নিয়মতান্ত্রিক ব্যয় করি, নারীর মহব্বত যদি নিয়মতান্ত্রিক নারীর প্রতি ভালোবাসা রাখি নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক বুঝেন তো, তাহলে এগুলো আমাদের জন্য কল্যাণ। ছেলেদের প্রতি মহব্বত নিয়মতান্ত্রিক শরীয়তের নির্দেশের অধীনে, শরীয়তের নির্দেশের অধীনে যদি আমি চলি, নারীর প্রতি মহব্বত রাখি, বিয়ে শাদী করি হালাল উপায়, এগুলো কি উপকারী? উপকারী কেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বি বাইলাই মিন দুনিয়াকুম আন নিসা ওয়াত-তীর ওয়াজ'আলাত কুররাতু আইনি ফিস সালাহ। তোমাদের দুনিয়া থেকে দুনিয়ার বিষয়ের মধ্য থেকে নারীর প্রতি মহব্বত আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন মা আয়েশা নবীর স্ত্রী কিনা, খাদিজা নবীর স্ত্রী কিনা, উম্মে হাবিবা নবীর স্ত্রী কিনা, জায়নাব নবীর স্ত্রী কিনা, এরকম আরো স্ত্রী যারা রয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, এটা গুণ। কিন্তু আপনি নিয়মতান্ত্রিক বিয়ে শাদী না করে আপনার সম্পর্ক দশটার সাথে আছে কিনা, খ্রিস্টান ধর্মে এক বিয়ের অনুমোদন দেয়টা একের অধিক নাই কিন্তু কয়টার সাথে সম্পর্ক? আর আমাদের ইসলামে আল্লাহ পাক চার বিয়ে করার একসাথে

এবারে আপনি সালাত পড়তে থাকেন, রবকে বলুন আল্লাহ তুমি আমার সালাতকে পরিপূর্ণ সালাত হিসেবে কবুল করে নাও, পরিপূর্ণভাবে সালাত দেয় তৌফিক দাও, রবকে বলো আর চেষ্টা করো, দেখো যখন তোমার সালাত পরিপূর্ণতা লাভ করবে তখন তুমি অটোমেটিকলি আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, বলো ইনশাআল্লাহ। এই সংবাদ তো আমি বলি, আমি দিইনি, আমার রব দিয়েছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজকর্ম থেকে বাধা প্রদান করে, শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা প্রদান করে। জেনে রাখো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ যিকির সবার বড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যিকির সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার মধ্যে, অন্যতম নিয়ামত আল্লাহ যিকির ইসলাম, ঠিক কিনা? আল্লাহ যিকির নেই সন্তুষ্ট। ভাই আমার এই দোয়া করবেন, হ্যাঁ রব আমরা ইমানে নিয়েছি, হ্যাঁ রব তুমি আমাদের গুনাহ মাফ করো আর জাহান্নাম থেকে নেজাত দাও। এবারে আল্লাহ পাক আরো কয়েকটি গুণ উল্লেখ করেছেন, আপনারা যারা ইমান এনেছেন আল্লাহর নেক বান্দা আপনাদের জন্য বলি আলহামদুলিল্লাহ। সবাই তো বলেন আমরা সবাই মুসলমান, সবাই মুমিন, তো তাহলে এই গুণগুলি আমাদের মধ্যে আনার চেষ্টা করি। আসসাবিরিনা, যারা সবর করে, যারা কি করে, যারা সবর করে। সবর সাধারণত তিন প্রকার, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর, বাঁচতে বাঁচার জন্য কি করতে হবে, যদি সবর না করেন পারবেন না আপনি বাঁচতে আল্লাহর নাফরমানি থেকে, বুঝছেন তো? আর আরেকটা আল্লাহর নির্দেশ পালন করার জন্য সবর, ফজরের সালাত উঠবেন আল্লাহ মুশকিল, ঘুমালাম দুইটা, আজান হয় চারটা, উঠবো কি উঠবো, আছে কিনা? একজন দুইজন না, বেশিরভাগ আস্তাগফিরুল্লাহ আলাযীম, ফজরের সময় নাই। তো আপনারা যদি এরকম করেন তো আপনারা কিরকম করে আল্লাহর নেক বান্দা হবেন? আমি যদি এরকম করি আল্লাহর নেক বান্দা হতে পারবো? তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ নেক বান্দা হওয়ার চেষ্টা করব। পাঁচ ওয়াক্ত মসজিদ, পাঁচ ওয়াক্ত মসজিদ, আপনি যেতে পারেন না, অসুস্থ, দুর্বল, হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাহলে আপনি সুস্থ সবল মানুষ, সচল, মাশাআল্লাহ, প্রত্যেক দিন আট ঘন্টা, দশ ঘন্টা, বারো ঘন্টা, তেরো ঘন্টা, চোদ্দ ঘন্টা কাজ করেন, আর মসজিদে অলসতা পেয়ে গেছে, আর কাজ করি তো পারি না কাজ, সলাতে যেতে কালকে আমাকে একদিন বলেছে আস্তাগফিরুল্লাহ, বলেন তো এরকম হলে আপনি কি আল্লাহ নেক বান্দা হলেন, আপনি কি মুমিন বান্দা হলেন, আপনি কি দুর্বল ইমানদার? লা না, আমরা দুর্বল ইমানদার, আল্লাহ পাক দুর্বল ইমানদারদেরকে বেশি ভালো পায়, কাকে বেশি ভালো পায়, সবল ইমানদারদেরকে ভালো পায়। আমি আপনাদেরকে বলি, আপনার কাজ কর্ম করে যদি আপনারা বেতনভুক্ত হিসেবে কাজ করেন, এখন তো বেশিরভাগ কবির দিয়ে দেয় আজাদ করতে, ওটা পারে আপনি দশজন কর্মচারী রয়েছেন, আপনাদের এই দশজনের মধ্যে কার দিকে তার চুপ করে, যে বেশি ভালো কাজ করে তার দিকে না, হ্যাঁ আরেকজনের দিকে চুপ করবে যে হলো তার দিকেও চোখ পড়বে, কিন্তু এই দুই চুপ করা বেশকম আছে কিনা? আপনি যদি ভালো কাজ করতে পারেন, হ্যাঁ কিছুদিন পর অটোমেটিকলি মিয়া রিয়াল জিয়া, একটা কথা বলল আর না আপনাকে দিবে মুদির দিচ্ছে করে কিনা, আরো দুর্বল, হ্যাঁ হয়নি কাজ, বেতন দিয়ে দিলাম ঠিকই আছে কিন্তু হয়নি, পজিশন বাড়াও, কিরকম এরকম করবো, এরকম একটা কথা বলো, হ্যাঁ হ্যাঁ তুই এরকম রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবীর খায়রুন ওয়া আহাব্বু ইলা আল্লাহ মিনাল মুমিনি যাইফ, আল্লাহর কাছে সবল মুমিন, সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন থেকে অনেক উত্তম এবং অনেক প্রিয়। আপনি নমাজ পড়েন না তো এবারে কি হলো, ফজর পড়েন না, আপনি সবল মুমিন না দুর্বল মুমিন? আপনাকে যদি আমি বলি আপনি দুর্বল মুমিন, রাগ করবেন কিনা? এমন তোমার ইমান মজুদ হয় না, রাগ করবেন? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নমাজ পড়েন না তার ব্যাপারে সে বলেছেন, তাকে বলেছেন কি, সে দুর্বল মুমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম থেকে বাঁচে না সে দুর্বল মুমিন বলেন, আল্লাহর নবী এখানে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবল মুমিন সে দুর্বল মুমিন থেকে অনেক ভালো, আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনি নামাজ না পড়ে আপনি কিরকম সমন্বয় হয়ে যাবেন? الذين يقولون ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين দরদর্শি সবর করতে হবে, আল্লাহর নির্দেশ পড়ে সবর করতে হবে। আপনি যদি ঘুমান, আজকে যেমন ফজরের আযান হবে 3:50, আপনি যদি 3টায় ঘুমান তবু আপনাকে 3:50 ডাকতে হবে, গিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। সত্য না মিথ্যা? আচ্ছা, এরকম কিছু লোক আছে কিনা? আছে, কেউ হয়তো একদম দেখছি সময় কাজ হয়ে গেছে, 3:12:30 আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি ওই সারা জীবন দুর্বলই থাকবেন না সবল হবেন? সবল হবেন, বলো ইনশাআল্লাহ, সবাই মন থেকে বলো ইনশাআল্লাহ। তুমি তো অভিজ্ঞ। আচ্ছা, আরেকটা সব কখনো কখনো দেখবে হঠাৎ করে বিপদ চলে আসে না, এক্সিডেন্ট হয়ে গেছে, মাছ ছিল চুরি হয়ে গেছে, এই অবস্থার সব 3 প্রকারের সব আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই 3 প্রকারের সব আপনাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে বিপদ থেকে মুক্ত রাখো। আল্লাহ কাছে চাইবে, কিন্তু বাইকাল যদি হয়ে যায় আপনি ধৈর্যশীল হয়ে থাকতে হবে। الصابرين والصادقين যারা সত্যবাদী, মিথ্যা বলে না, কাজে সত্য কথায় সত্য, কাজে সত্য কথায় সত্য, এরকম যদি হয় তাহলে আপনি জান্নাতি, আল্লাহর নেক বান্দা। والصادقين الصابرين والقانتين আল্লাহর বিধান পালন করে, আল্লাহর ধর্মবর্তা, একা থাকলেও আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর হুকুম পালন করে, মানুষের সামনে হলে আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ নাফরমানি করে না, সব সময় আল্লাহর বিধানে অনুগত থাকে, সে হচ্ছে কানিতি। ওয়াল মুনফিকিন আরেকটা গুণ হচ্ছে তা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ যা দিয়েছেন তা থেকে সে সদকা খয়রাত করে, যাকাত তো দিবেনই, এর সাথে সাথে নফল সদকা করে, নিজে খাবেন এটাও সদকা, নিজের স্ত্রীকে খাওয়াবেন সদকা, নিজের বাচ্চাদেরকে খাওয়াবেন সদকা, নিজের মাকে খাওয়াবেন সদকা, নিজের বাপকে খাওয়াবেন সদকা, নিজের ভাইদেরকে খাওয়াবেন সদকা, নিজের বন্ধুদেরকে খাওয়াবেন সদকা, আত্মীয় স্বজনকে খাওয়াবেন সদকা, বন্ধুদেরকে খাওয়াবেন সদকা। বুঝতে পারছেন? যদি আপনার সত্যি কারণে মুমিন হন আর নিয়ম করতে খরচ করেন সব হবে সদকা, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা গুণ আপনাদের, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহাব, ফজরের পূর্বক্ষণে উঠে ওরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, লা ইলাহা। ফজরের সময় সালাত কিরকম মিস হয় এর আগে ভাগেই তার কাছে আল্লাহ নেক বান্দাদের বলেছেন, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহাব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতের শেষ তৃতীয়াংশে কত আকাশে অবতরণ করেন, আর আল্লাহ পাক নিজে ঘোষণা দেখেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লা, মাইয়াসআলুনি ফামুতিয়া, মাইয়াসতাগফিরুনি ফাগফির লা। কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তার চাইতে বস্তু দিয়ে দেব, সুবহানাল্লাহ। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে তার গুনাহটা মাফ করে দেব, কোন সময় এটা বলেন আল্লাহ পাক ফজরের পূর্বে রাতের শেষ দিকে? তো আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো, ঠিক কিনা বলো ইনশাআল্লাহ। সবাই 5 ওয়াক্ত পড়বে, ফজরের সালাত অবশ্যই পড়বে, আর রাতে 15 মিনিট 10 মিনিট সুযোগ বুঝে উঠো, বুঝছো তো? আধা ঘন্টা আগে উঠো, রবকে ডাকো, রবকে ডাকো, ওখানে আল্লাহর দরবারে আল্লাহর দরজায় তুমি শব্দ করো, وَقْرَعِ الْبَابَ مُلِحًا مُدْمِنًا مَنْ أَدَامَ الْقَرْعَ لَا بُدَّ يَصِلْ। রবের দরজায় তুমি সব সময় ওখানে নক করতে থাকো, তার মানে তুমি তোমার রবকে সব সময় ডাকতে থাকো, যদি তুমি তোমার রবকে ডাকতে থাকো তাহলে অবশ্য অবশ্যই তুমি তোমার রবের সন্তুষ্টি লাভ করতে পারবে, যার পরে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফিরদৌস দান করবেন। বুঝতে পারছেন? রবকে সব সময় রব এমন মান ইয়াসআলুল্লাহ ইয়াকুব আলাইহি, যে ব্যক্তি রবকে ডাকে না, রবের কাছে চায় না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। আপনি যত বেশি আল্লাহকে চাইবেন